আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি নিজ কুদরতে মোরে করিল সৃজন, ও গো পরওয়ারদিগার, তুমি সৃষ্টি কুলের পালনহার, তুমি সৃষ্টি কুলের পালনহার, তুমি নিজ কুদরতে মোরে করিল সৃজন, ও গো পরওয়ারদিগার, তুমি সৃষ্টি কুলের পালনহার, তুমি সৃষ্টি কুলের পালনহার। আকাশ বাতাসে বাজে তোমার বাঁশি, রবি শশীতে কি মধুর হাসি, আকাশ বাতাসে বাজে তোমার বাঁশি, রবি শশীতে কি মধুর হাসি, ভোরের কোকিলের কণ্ঠেতে তোমার, ভোরের কোকিলের ওই কণ্ঠেতে তোমার, জি শুনি বারবার, তুমি সৃষ্টি কুলের পালনহার, তুমি সৃষ্টি কুলের পালনহার। পাহাড় সাগরে শীতল ঝরনাতে শিশির ভেজা ফুল সবুজ বাগিচাতে, পাহাড় সাগরের শীতল ঝরনাতে শিশির ভেজা ফুল সবুজ বাগিচাতে, সূর্যের কিরণে কি শোভা ফোটায়, সূর্যের কিরণে কি শোভা ফোটায়, দেখিতে কি চমৎকার, তুমি সৃষ্টি কুলের পালনহার, তুমি সৃষ্টি কুলের পালনহার, তুমি নিজ কুদরতে মোরে করিল সৃজন, ও গো পরওয়ারদিগার, তুমি সৃষ্টি কুলের পালনহার, তুমি সৃষ্টি কুলের পালনহার। বিশাল ধরাধামের তুমি গো স্বামী, কুল মখলুকাতের শিল্পী গো তুমি, বিশাল ধারাধামের তুমি গো স্বামী, কুল মখলুকাতের শিল্পী গো তুমি, কত রঙে রূপে নিজ মহিমাই, কত রঙে রূপে নিজ মহিমাই সাজালে এই সংসার। তুমি সৃষ্টি কুলের পালনহার, তুমি সৃষ্টি কুলের পালনহার, তুমি নিজ কুদরতে মোরে করিলে সৃজন, ও গো পরওয়ারদিগার, তুমি সৃষ্টি কুলের পালনহার, তুমি সৃষ্টি কুলের পালনহার।